السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين প্রিয় দর্শক মন্ডলী, আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী আলোচনা শুনছেন ধারাবাহিক অর্থনীতি সম্পর্কে, ইসলামের হালাল হারাম অর্থ সম্পর্কে। আজকে এমন একটি বিষয় আলোচনা করব যে বিষয়ে আমরা ইসলামী অর্থনীতিতে অর্থকে অপচয় ঘটাতে দিলে হবে না, অর্থ অপব্যয় করা যাবে না, অপব্যবহার করা যাবে না, তা আমরা বুঝতে পারব। ইসলাম এসেছে মানুষের পাঁচটা জিনিস রক্ষা করার জন্য, তার মধ্যে অর্থ অন্যতম। মানুষের ধন রক্ষা পাবে, মানুষের ধন নষ্ট করা যাবে না, মানুষের মাল সম্পদ আল্লাহর দেওয়া আমানত, সে আমানতে খেয়ানত করা যাবে না, এবং সে দান আল্লাহ তাআলা যে দান দিয়েছেন সেই দান সেখানে দেওয়া যাবে যেখানে আল্লাহ অনুমতি দিয়েছেন অথবা আদেশ করেছেন। আপনি নিজে সেই মাল অপব্যবহার করতে পারেন না, অপব্যয় করতে পারেন না, অপচয় করতে পারেন না, তার বিধান কোরআন আমাদেরকে দিয়েছে, হাদিস আমাদেরকে দিয়েছে, তাই আমরা আলোচনা করব। মহান আল্লাহ বলেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বিনাস সাবিল ওয়া লা তুবাজির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا সূরা ইসরা বনি ইসরাইল 26-27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তোমরা হক আদায় করো, আত্মীয় স্বজনের হক, মিসকিনদের হক, মুসাফিরদের হক, ওয়ালা তুবাজ্জির তাবজিরা, আর তুমি অপচয় করো না, অপব্যয় করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, ডাইরেক্ট শয়তান না হলেও তারা আসলে শয়তানের ভাই, কারা, যারা অপব্যয় করে। ওয়াকানা শায়তানু লিরাব্বিহি কাফুরা, আর আসলে শয়তান তার রবের জন্য কাফুর, নাশকর, কৃতজ্ঞ, অকৃতজ্ঞ ইত্যাদি। বোঝা গেল আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে একটা নিকৃষ্ট গুণে গুণান্বিত করেছেন, সেটা হচ্ছে কি, শয়তানের ভাই। এটা কি ভালো জিনিস? কেউ শয়তানের ভাই হতে চাইবেন না, কেউ শয়তানের ভাই হতে চাইবে না। আল্লাহ তাআলা তাকে শয়তানের ভাই বলছেন যে অপব্যয় করে, টাকা আছে বলেই খরচ করতে হবে তা না, ঠিকভাবে খরচ করতে হবে, পরিমিত ব্যয় করতে হবে। অপরিমিত ব্যয় করলে, অপব্যয় করলে নিশ্চয়ই বহু ক্ষতি আছে, তার মধ্যে নিজেরও ক্ষতি আছে। আপনি যখন নিজের টাকা অপব্যয় করবেন তখন আপনি নিজে বসে খেলে রাজার ধনও বিকিয়ে যায়, তাই না? অতএব আপনি যদি অপব্যয় করেন, খরচ করেন, যেখানে সেখানে নষ্ট করেন, তো এমন সময় আসতে পারে যে আপনি আপনার প্রয়োজনে আপনার টাকা পাবেন না। সুতরাং অর্থ যখন আপনার হবে সেই অর্থ আপনি অপব্যয় করবেন না, এ হচ্ছে আল্লাহর নির্দেশ, যে সে যে করে সে হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ তাআলা অপচয় করতেও নিষেধ করেছেন। তিনি বলছেন, ওয়াহুয়াল্লাযী আনশা জান্নাতিম মারুশাতিম ওয়া গায়রা মারুশাতিম ওয়ান নখলা ওয়া যারআ মুখতালিফান উকুলুহু ওয়াজ যাইতুনা ওয়ার রুম্মান। আল্লাহ তাআলা যে সমস্ত ফল ফসল আমাদেরকে দিয়েছেন তার উল্লেখ করে বলছেন, নানা রকম আল্লাহ তাআলা বাগান দিয়েছেন, যে বাগান কিছুতে মাচা করা থাকে, বিনা মাচার বাগান, খেজুরের বাগান, ফল ফসল দিয়েছেন বিভিন্ন রকমের, যা খেতে বিভিন্ন রকম লাগে, কোনোটা ঝাল, কোনোটা মিষ্টি, কোনোটা তেতো, কোনোটা কষা, এই ধরনের বিভিন্ন রকমের ফল দিয়েছেন, জাইতুন দিয়েছেন, বেদানা দিয়েছেন, মুতাশাবিহান ও গায়রা মুতাশাবিহ, কোনোটা এক অপরের সঙ্গে দেখতে মিল আছে, কোনোটা মিল নেই। আল্লাহ বলছেন, কুলু মিন সামারিহি ইযা আসমার, যখন ফল আসবে তখন তোমরা বাগানের ফসল খাও। ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদে, আর যখন কাটাই করবে, ছাটাই করবে, ঝাড়াই মারাই করবে, তখন ফসলের হক আদায় করে দাও, আল্লাহর হক আদায় করে দাও। ওয়ালা তুসরিফু, আর তোমরা অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। যে অপচয় করবে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা এটা বলছেন সূরা আনাম 141 নম্বর আয়াত, সূরা আরাফের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তানেরা, তোমরা প্রত্যেক মসজিদের সময়ে, প্রত্যেক নামাজের সময়ে নিজেদের সৌন্দর্য অবলম্বন করো। দেখছেন, নামাজে সৌন্দর্য অবলম্বন করতে হবে, মাথায় টুপি দিয়ে বা রুমাল দিয়ে, যেমন করে সৌন্দর্য আসে তাই না? তা বলে নামাজের সময়ে তালপাতার ডালি দিলে মাথায় সৌন্দর্য আসে? আসবে। তারপরে প্লাস্টিকের খাঁচি দেখেছেন মসজিদে মসজিদে টাঙানো থাকে, আহা, ঘর থেকে টুপি আনতে পারবে না, গামছা গায়ে দিয়ে নামাজ পড়তে এলো আর মসজিদে টুপি, ওই যে তালপাতার খাঁচি ডালি টাঙানো আছে, মাথায় নিয়ে নিল, আর তাতে তেল চিটে হয়ে আছে, গন্ধ কালো, তাতেই মাথা নিয়ে নামাজ পড়ে, এতে কি সৌন্দর্য আছে? তাহলে সৌন্দর্য অবলম্বন করার আদেশ আপনি পালন করতে পারলেন না। অনেকে আবার এই আদেশ পালন করে পোঁটা লাগা রুমাল মাথায় বেঁধে, তাই না? রুমাল বাঁধলে কি সৌন্দর্য আছে? এই মাসালা টুপি লাগিয়ে আছেন, রুমাল লাগিয়ে আছেন, এতে সৌন্দর্য আছে। কিন্তু রুমালটা আপনি ওই পোঁটা লাগা রুমাল, মুখ মোছা রুমাল, ঘামের রুমাল আপনি মাথায় বেঁধে নেন, তাতে কি সৌন্দর্য আছে? ওরা আসলে মনে করে কি সৌন্দর্য আনা না, মাথা ঢাকা জরুরি। ওরা মনে করে নামাজের সময় মাথা ঢাকা জরুরি, তাই রুমালটা বেঁধে নেয়। না, মাথা ঢাকা জরুরি না, সৌন্দর্য আনয় জরুরি। জরুরি আবার সেরকম জরুরি না যে ওয়াজিব ফরজ, তা না, তুমি সৌন্দর্য আনয়ন করো নামাজের সময়ে, ভালো পোশাক পরো, তাই না? কুটুম বাড়ি যাও, আত্মীয় বাড়ি যাও, এমনকি সিনেমা দেখতে যাও নাউজুবিল্লাহ, তখনও বেশ ভালো কাপড় পরে যাও, আর যখন মসজিদে আসবে আল্লাহর সামনে আল্লাহর দরবারে, তখন তখন কি গামছা গায়ে দিয়ে শুধু গেঞ্জি গায়ে দিয়ে আসবে? ভালো লিবাস পরে নামাজে এসো। ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। তার পরবর্তী আদেশ, ওয়াকুলু ওয়াশরাবু, তোমাদেরকে খেতে পান করতে মানা করা হয়নি, খাও, ভালো মন্দ খাও, ওয়ালা তুসরিফু, অপচয় করো না, অপচয় করো না। কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। নিশ্চয়ই আমরা প্রত্যেককেই আল্লাহর ভালোবাসা চাই, তাই না? আল্লাহ আমাকে ভালোবাসুক। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আর যদি আল্লাহকে ভালোবাসতে চান তাহলে কার তরিকা ধরতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ধরতে হবে, তাই না? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহর নবীর পথ কি, নীতি কি এই ছিল যে আল্লাহর নবী অপচয় করতেন? না, আপনি যদি অপচয় করেন তো আল্লাহ নবীর পথের বাইরে, তাহলে আল্লাহ আপনাকে কি করে ভালোবাসবেন? হতেই পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন যে সমস্ত নিয়ামতের শুকর আদায় করা আমাদের জন্য বড় কঠিন। আর নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত দিয়ে আমাদের কাছে হিসাব নেবেন না নেবেন না, নাকি বাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ খালাস? না, আল্লাহ তাআলা হিসাব নেবেন। নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতে প্রশ্ন হবে, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতে প্রশ্ন হবে, আপনার জীবনে সবচেয়ে বড় নিয়ামত কি বলুন তো? বলতে পারবেন আপনার জীবনে সবচেয়ে বড় নিয়ামত কি? এই যে আল্লাহ আপনাকে মুসলিম বানিয়েছেন, আল্লাহ আকবার, বিশাল বড় নিয়ামত। আর মুসলিম আবার সহি মুসলিম, খাঁটি মুসলিম, মুসলিম তো বহু ধরনের আছে, মুসলিম তো নাম কেউ আসতে মুসলিম আছে না, সে মুসলিম না, আসল মুসলিম, সহি আকিদার মুসলিম বানিয়েছেন, তার জন্য আপনার সবচেয়ে বড় নিয়ামত, তাই না? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে আল্লাহ তাআলা নিয়ামত বলেছেন ইসলামকে, সবচেয়ে বড় নিয়ামত ইসলাম। আর দুনিয়ার ক্ষেত্রে পানাহারে সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই সবচেয়ে বড় নিয়ামতের প্রশ্ন সবার আগে আপনাকে করবেন। বান্দার হক বিষয়ক প্রথম প্রশ্ন হবে, আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবেন আপনাকে, বান্দা তুমি নামাজি ছিলে কি না? বান্দার নামাজ ঠিক তো বাকি ঠিক? নামাজি ছিলে কি না, নামাজ পড়েছিলে কি না? নামাজি বলতে কাকে বলে নামাজি? এক বাড়িতে গিয়েছিলাম তো, বুড়ি মানুষ, তাকে উপদেশ করতে হলো, উপদেশ দিতে হলো, হুজুরা উপদেশ দিলেন, জিজ্ঞাসা করলাম, হাগো তোমার ছেলেরা সব নামাজ পড়ে তো? হ্যাঁ বাবা, আমার ছেলেরা সব নামাজি, একটা জুমাও বাদ দেয় না। কেমন নামাজি? আট কি খাট কি 360 কি, এটা আট কি নামাজি? তেমন সপ্তাহে একদিন পড়ে, একে নামাজি বলবেন? চার ওয়াক্তের পরে ফজরের নামাজটা পড়তে পারে না, নামাজি বলবেন? না না জি, এটা নামাজি নয়। নামাজি হচ্ছে কে? যে পাঁচ ওয়াক্তের নামাজ কন্টিনিউ ঠিক মতো যথাসময়ে পড়ে। অন্য সময়ে পড়লে খবরটা দেখে নি, তারপরে দেখবেন অনেক মানুষ আছে মসজিদে

আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সুম্মালা তুসালুনা ইয়াউমায়িযিন আনিন নাঈম, এক একটা নিয়ামত সম্পর্কে কাল প্রশ্ন করা হবে। লা তাযুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস, আদম সন্তানের পা হিলবে না যতক্ষণ পর্যন্ত না তাকে পাঁচটা বিষয়ে প্রশ্ন করা হয়েছে, তাকে সে উত্তর দিতে পেরেছে। কি কি? নম্বর এক, তাকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আন উমরিহি ফিমা আফনা, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সে বয়স কিসে ক্ষয় করেছে, ষাট সত্তর আশি নব্বই, সেই বয়স সে কিসে ক্ষয় করেছে, ভালো কাজে না খারাপ কাজে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, আর এই বয়সের মধ্যে একটা বসন্তকাল ছিল, একটা শক্তির কাল ছিল, যৌবন কাল, সেই যৌবন সে কিভাবে ব্যয় করেছে, কিভাবে ক্ষয় করেছে, ভালো কাজে না খারাপ কাজে। এই সময় পাপ বেশি হয় তাই না, যৌবন কালে যত পাপ, আর যদি পয়সা থাকে আর যদি হাতে সময় থাকে আর সেই সঙ্গে যৌবনের উত্তাপ থাকে, তো সেই উত্তাপে সর্বনাশ ঘটে, উচ্ছৃঙ্খল অবস্থা, যৌবনের বন্যা তখন নিজের মধ্যে আর আবদ্ধ থাকে না, দুই কুলকে প্লাবিত করে ডুবিয়ে দিতে চায়, ভাসিয়ে দিতে চায়, নিমজ্জিত করতে চায়, আর যৌবনের আগুন সব ফাগুনের মতো এসে সব জ্বালিয়ে ছারখার করতে চায়। সেই সময় তুমি কিসে ব্যয় করেছিলে বলো, কন্ট্রোল ছিল তোমার, যৌবন তোমার কন্ট্রোলে ছিল না কন্ট্রোলের বাইরে ছেড়ে দিয়েছিলে, আল্লাহ প্রশ্ন করবেন। নম্বর দুই প্রশ্ন। নম্বর তিন, ও আন মালিহি মিন আইনা ইকতাসাবা, তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে। এই বান্দা, মাল তোর অনেক মাল ছিল, অনেক ধন ছিল, অনেক জমি সম্পত্তি ছিল, কিভাবে উপার্জন করেছিলি, হালাল উপায়ে না হারাম উপায়ে। আর নম্বর চার, যে মাল তুই উপার্জন করেছিলি সেই মাল তুই কোথায় ব্যয় করেছিলি, হালাল পথে না হারাম পথে। উত্তর আছে, উত্তর রেডি রাখতে হবে, যে আমি যে মাল কামিয়েছি হয়তো হালাল পথে কামিয়েছি, কিন্তু ব্যয় করেছি কোন পথে, ঠিক পথে না ব্যঠিক পথে, অপচয় করেছি না অপব্যয় করেছি, প্রশ্ন এবং তার উত্তর রেডি রাখতে হবে। পাঁচ নম্বর প্রশ্ন হলো, ওয়া আন ইলমিহি মা যা আমিল, বান্দা তুই তো অনেক শিক্ষা করেছিস, পিস টিভিতে বসে অনেক জ্ঞান শিখেছিস, বহু জলসা জুলুসে গিয়ে জ্ঞান শিক্ষা করেছিস, মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করেছিস, বহু বই পড়ে ক্যাসেট শুনেও বহু ইসলামী জ্ঞান শিক্ষা করেছিলি, কিন্তু আমল কি করেছিলি তাই না। প্রথম ফরজ হলো এলেম, এলেম শিক্ষা করা। দ্বিতীয় ফরজ কি? হ্যাঁ, আমল করা। তারপরে তৃতীয় ফরজ তাবলিগ করা, প্রচার করা। আর চতুর্থ ফরজ হলো এই তিনটে বিষয়ে ধৈর্য ধারণ করা। আল্লাহ প্রশ্ন করবেন, তুমি কিভাবে মাল উপার্জন করেছিলে এবং কোন পথে ব্যয় করেছিলে, অপচয় তো করনি, অপব্যয় তো করনি, এই হলো কাল কেয়ামতের প্রশ্ন। এখন এই প্রশ্ন উত্তরের জন্য কাল কেয়ামতের দিনে এই হিসাবের জন্য যারা গরিব মানুষ তারা বড়লোকদের কত বছর আগে বেহেশতে যাবে, পাঁচশো বছর আগে, জানি না সেটা আল্লাহর হিসাবে না দুনিয়ার হিসাবে, আখেরাতের বছর না দুনিয়ার বছর জানি না, তবে পাঁচশো বছর যদি দুনিয়ারই হয়, হ্যাঁ বুঝতে পারছেন, কমসে কম পাঁচবার জন্ম নিতে হবে, পাঁচবার জন্ম নিতে হবে তাই না। মানুষ কবার জন্ম নেয়, কবার জন্ম নেয়, একবারই, দ্বিতীয়বার জন্ম হবে না, হ্যাঁ না, দুনিয়াতে, দুনিয়াতে দ্বিতীয়বার জন্ম হবে না, মানুষ পৃথিবীতে একবারই জন্মগ্রহণ করে, পুনর্জন্ম হবে আখেরাতের জন্য, দুনিয়ার জন্য দ্বিতীয় জন্ম নেই। দেখে মনে হচ্ছে তোমাকে জন্মে জন্মে চিনি, কবা জন্ম হয়েছে তোমার, জন্মে জন্মে চেনো, হ্যাঁ। অনেক মানুষ আছে যারা জন্মান্তরবাদে বিশ্বাসী, বাজে ধারণা, যে জন্ম হয়ে গেছে এই জন্মই শেষ, আর এই জন্মের মাঝেই তুমি ভালো মন্দ যাই করো, পরজন্ম যেটা আখেরাতের জন্ম, দুনিয়ার জন্ম নয়, এ নয় যে এই জন্মে ভালো হলে পরজন্মে আবার ভালো মানুষ হয়ে জন্ম নেবে, সুখী হয়ে জন্ম নেবে, এ জন্মে খারাপ হলে পরে পরজন্মে কুকুর বিড়াল হয়ে জন্ম নেবে, না না বাজে কথা, কুকুর বিড়াল কুকুর বিড়াল, মানুষ মানুষই, মানুষ কুকুর বিড়াল কেন হবে, বাজে ধারণা। প্রিয় দর্শক মন্ডলী, বাকি কথা ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব, এখন মাত্র কয়েক মিনিট সময় আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো যে আপনি টুপির কথা বললেন বক্তব্যের মধ্যে, তো অনেক মসজিদে দেখা যায় তালপাতার টুপি এবং প্লাস্টিকের টুপি, সেই টুপিগুলোকে কম্পালসারি, টুপি না দিলে সালাত আদায় হবে না, অনেক মুসল্লিকে দেখা যায় পিছন দিক থেকে এসে মাথায় টুপি চাপিয়ে দেয়, এটা কি যুক্তিসঙ্গত না কম্পালসারি? টুপি মাথায় দেওয়া জরুরি না, টুপি হচ্ছে সৌন্দর্য, যদি কেউ খালি মাথায় নামাজ পড়ে তার নামাজের কোনো সমস্যা হবে না, কিন্তু সে একটা সুন্নত পালন করলো না, সেটা হচ্ছে যে সৌন্দর্য আনয়ন, মাথাতে টুপি লাগালে মানুষের সৌন্দর্য আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি ব্যবহার করেছেন বলে এমন কোনো সহি প্রমাণ নেই, তবে তিনি পাগড়ি ব্যবহার করেছেন। সাহাবাদের যুগে টুপি ছিল, কোনো কোনো সাহাবি যখন সুতরা থাকতো না টুপি খুলে রেখে সুতরা বানাতেন, এমন কথা আছে, তার মানে টুপি চালু ছিল। অতএব টুপি পরা যায় এবং টুপি পরে নিজের মাথার সৌন্দর্য আনা যায়। নামাজের সময়ে এই সৌন্দর্য আনা ভালো, উত্তম, আফজল, কিন্তু যদি কেউ না করে না পড়ে তার নামাজ হবে না। বা লোকে হেই তুই টুপি মাথায় পড়লি না কেন, কেউ যদি বিনা টুপিতে একামত দা হে একামত হলো না, কেউ যদি বিনা টুপিতে ইমামতি করে তার পেছনে নামাজ পড়বো না, এইসবগুলো হচ্ছে গোড়ামি, এগুলো বাড়াবাড়ি, অতিরঞ্জন ও গোড়ামি। সুতরাং আমি বলি যে টুপি থাকলে ভালো, টুপি দিয়ে নামাজ পড়েন, আর বাকি এই মসজিদ সমূহ থেকে তালপাতার ডালি, প্লাস্টিকের খাঁচিগুলো ফেলে দেন, কারণ এতে তেল চিটে, দেখেছেন গন্ধ লাগে, মানে মানুষ ব্যবহার করা রেখে দেয়, ব্যবহার করা রেখে দেয়, তেল চিটে পড়ে যায় আর গন্ধও লাগে বিশ্রী। তো এই বিশ্রী জিনিস মাথায় নিয়ে নামাজ পড়বেন, এটা তো ভারী, আল্লাহ তাআলা যেটা উদ্দেশ্য সেটা তো নয় যে আপনি মাথাটা ঢাকবেন, মাথাটা ঢাকা জরুরি না, যে রুমালটাও বেঁধে নেবেন না, রুমাল মাথা দরকার নেই, আপনি টুপি আনতে ভুলে গেছেন, ঠিক আছে খালি মাথায় নামাজ পড়েন, সমস্যা নেই। তবুও এটা মনে করেন না যে টুপি না থাকলে নামাজ হবে না বা নামাজ পড়া যাবে না, তা নয়। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।